তুলে দেখান তো। মাশাআল্লাহ, নারে তাকবীর, হাত নামিয়ে নিন। হয়েছে কি জানেন, প্রথমে আপনারা বুঝে উঠতে পারেন না আমি কি বলেছি, কেসটা এখানে সত্যি তাই। আমাদের নিয়ত হচ্ছে তাই, যে ওলিয়া ওলিয়ারা যেখানে যাবে আমরাও সেখানে যাই হোক। চোখ দুটো তাহলে দৃষ্টিভঙ্গি কটা হচ্ছে দেখুন। আজ মনে আছে তো নাকি সব গুলিয়ে ফেলেছেন, সব ভনাশ হয়ে গেল। আল্লাহ, মনে আছে তো আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিক হুজুর ওর কথা আপনি মনে খারাপ ভাববেন না, যে বাড়ি চলে যান। ইয়ামানের বাদশাহ বাড়িতে এসে দরজায় দ্বিতীয়বার টোকা দেয়, যখন হুট করে বাচ্চাটা গেটটা খুলে দেয়, খুলে দিয়ে সামনে এসে দাঁড়িয়ে যায়। সামনে দাঁড়িয়ে বলতে থাকে, কেন মারব ডিস্টার্ব করছেন? আমি তো বলছি আমার আব্বু এখানে নাই, আমার আব্বা আল্লাহর রাসূলের সাথে দেখা করতে গেছে। ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে, বলছে মা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বলছে না শুনলে আমি উত্তর দিচ্ছি কোথার থেকে, কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কাজ হয়ে বসে আছে দেখুন। বলছে মা গো তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? তুমি তো কথাও বলছো। বলছে আপনি কি সুন্দর দেখতে, রাজা বাদশাহদের মতো দেখতে, শাহিনশাহদের মতো দেখতে জানেন। আমার মা বলে আমার আব্বু বড় সুন্দর দেখতে, আমার আব্বু ইয়ামানের বাদশাহ, বড়ই সুন্দর দেখতে। আব্বু কোথায় আছে আমি জানি না, আল্লাহ রাসূলের কাছে গেছে, যেখানে দেখা হবে। বাচ্চাটা কাঁদছে আর বলছে আমার চোখ হওয়ার পর আমার আব্বাকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছি, আমার জবান হওয়ার পরে আব্বাকে আব্বু বলে ডাকার জন্য আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আপনি যদি আমার আব্বাকে দেখতে পান, যেখানেই পাবেন বলবেন প্রাণনারায়ণের মনি বাচ্চা তাকে খুঁজছে। হঠাৎ পাশ দিয়ে স্ত্রী বার হয়ে আসে, আসসালামু আলাইকুম। তুমি মুসলিমদের মতো সালাম দেওয়া কোথা থেকে শিখলে? বুঝে মা এটা কে? বুঝে তোর চোখ হওয়ার জন্য যাকে দেখার জন্য তোর সারছিলি, তোর জবান হওয়ার জন্য যে ডাক্তার ডাকার জন্য পাগল হয়ে যাচ্ছিলি, এই যে তোর সামনে দাঁড়িয়ে আছে এটাই ইয়ামানের বাদশাহ, তোর আব্বু জান। আব্বু আব্বু বলে বাচ্চাটা ইয়ামানের বাদশাহকে বুকে করে জড়িয়ে ধরে আল্লাহর রাসূলের শুকরিয়া আদায় করতে থাকে। বাচ্চাটা গালে হাত বুলিয়ে দেয়, মুখে হাত বুলিয়ে দেয়, আব্বু কোথায় ছিলে? বাপ বেটিতে গলা জড়াজড়ি করে কাঁদতে আরম্ভ করে দেয়। স্ত্রীকে বলছে এটা কি করে সম্ভব হলো? বলছে আজ থেকে পনেরো দিন আগে আসমানে চৌদাবি চাঁদ উঠেছিল, এত সুন্দর চাঁদ শ্বাস মুল্লুকের মানুষ চাঁদ দেখতে বার হয়েছিল। হঠাৎ করে আমি আপনার ওই বাচ্চা গঙ্গি পারে আমি বাচ্চাটাকে নিয়ে, ওই বোবা কালা অন্ধ বাচ্চাটাকে নিয়ে আমিও একটা টিনার উপরে উঠে চাঁদ দেখছিলাম। হঠাৎ করে দেখতে পাই আসমানের চাঁদটা মধ্যে থেকে দু টুকরো হয়ে যায়, একটা টুকরো কোথায় যায় আমি জানি না, আর দ্বিতীয় টুকরোটা আপনার বেশ শরীরের মধ্যে এসে প্রবেশ করে হঠাৎ চিক মেরে ইমানের কালমা পড়ে আল্লাহর রাসূলের উপরে আওয়াজ দিতে আরম্ভ করে দেয়, সঙ্গে সঙ্গে আমাকে মুসলমান করে, আল্লাহর নামের ধ্বনি তুলতে আরম্ভ করে। আমার নবী বলল কাজ হয়ে গেছে, সত্যি কাজ হয়ে গেছে। মিস্টার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে লিখছে, বইয়ের নাম নোট করুন, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টোরিয়া অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি অ্যান্ড ওয়ান্ডারফুল এলোকুয়েন্স। বলছে মোহাম্মদ ধর্ম প্রচারের জন্য তাকে তলোয়ারের সন্ত্রাস করতে হয়নি, মোহাম্মদ ধর্ম প্রচার করতে তলোয়ার ব্যবহার করেনি। এতদিন মুসলিমরা বলতো ধর্ম নাকি মোহাম্মদের আদর্শ দ্বারা এসেছে, উই মাস্ট রিকগনাইজ, আজকে আমরাও মেনে নিলাম দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টোরি অফ সোর্ড, ইসলাম কখনোই তলোয়ার দ্বারা আসে নাই বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি। আমি আজকে ডেভেনপোর্ট জানতে আমেরিকার বুকে পোর্টেন্টিকা নামক শহর আছে, সে বলছে সত্যি আমি আজ মেনে নিলাম মোহাম্মদের মুখের বাড়িতে ইসলাম প্রচার হয়েছে আর মোহাম্মদের আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। এই রাসূল আবু বকর সিদ্দিক বলছে হুজুর ওর কথা বাদ দেন তো, আপনি চাঁদের থেকেও দেখতে সুন্দর, ও বারবার আপনার কাছে পাঙ্গা নিয়েছে আর বারবার হেরেছে, ও জাম জ্বলে আছে তাই আপনাকে দেখলে ও খোঁচা মারে। তাহলে এই যে ডুয়েল ক্যারেক্টার প্লে যেটা হচ্ছে, চোখ আলাদা দৃষ্টিভঙ্গি আলাদা, কথা বুঝতে পারছেন না, এটা রসুল পাকের জমানা থেকেই হয়ে আসছে। আর রসুল পাকের জমানায় ডুয়েল ক্যারেক্টার রোল হয়েছিল কি জানেন, এই যে আমি এতক্ষণ ওয়াজ করছি, বহু মানুষ চোখ ভরা পানি নিয়ে শুনছেন,

তোমার চোখে নয়, একমাত্র আমার মুহাম্মাদের দুটো চোখ আমাকে দেখবে। ইয়া আল্লাহ, ইয়া মুস্তাফা কোন হ্যায়, হাবিব হ্যায় মেরা, আমার দোস্ত। ইয়া আল্লাহ, ক্যা হাবিব রাসূল নেহি? হ্যাঁ বিলকুল রাসূল হ্যায়। یا اللہ میں کلیم ہوں، میں کیا رسول نہیں؟ ہاں تم بھی رسول ہو۔ یا اللہ حبیب دیکھتے بابی اور آمی دیکھتے بابا نہ کہنا بیشی طور کو کر بیرا اللہ تجلہ دیکھ لو تور www.anibar.in